সাজে কইরাছে প্রাণে তো মানে না, কিনারা ভি রায়া ধৈর নাও যেন ঢাকার শহরে রং বাজারে রঙের বেচা কেনা মদন ওই